গল্প শুরুর প্রথমেই একটা কথা, সকল শ্রোতা বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, যাতে আমরা আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। যদি আমাদের উপস্থাপনা আপনাদের পছন্দ না হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভুল ভ্রান্তিগুলো। প্রত্যেকটা মানুষের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত সত্তা, বা বলা বাহুল্য আরও একটা মানুষ। সে সত্তা আদিম, পৈশাচিক এবং ভয়ঙ্কর। খিদের জ্বালায় যেমন পশু পশুর দেহকেই ছিঁড়ে খায়, তেমনি এই আদিম সত্তা খিদের মুখে তীব্র করে দেয় মানুষের পিশাচ রূপকে। সে খিদে ক্ষুধার যাতনা হোক বা ভোগ লালসা কিংবা যৌনতা। তবে অন্য সকল কিছু অপেক্ষা খিদের যাতনা ভয়ঙ্কর। মানুষের মাংস জীবন ধারণের জন্য প্রিয় হয়ে ওঠে মানুষের কাছে, বাঁচার তাগিদে হয়ে ওঠে সে নরপিশাচ। সকলের আড়ালে খুন করে চলে একের পর এক, আর তৃপ্ত করে নিজের চিত্তকে। মহামারীর সময় শয়ে শয়ে মৃত্যুর দরুন গ্রামে গঞ্জে ফুটে ওঠে অনেক লাশ। প্রশমিত হয়ে থাকা এই সত্তা জাগ্রত হয়ে ওঠে মানুষের শরীরে ক্ষুধার জ্বালায়। ঘনা বৈদ্য ছিল নাম করা এক বৈদ্য। কলেরার মড়ক লাগলে রোগীর লাইন লেগে যায় তার বাড়িতে, কিন্তু একই সাথে গ্রামে দেখা দেয় কোনো এক অজানা নরখাদকের উদ্ভব। গুম হতে থাকে মানুষ। কোন শরীরে বাসা বেঁধে আছে এই দৈত্য সত্তা? ঘনা বৈদ্য কি পারবে উদ্ধার করতে? সব প্রশ্নের উত্তর দেবে লেখক শুভঙ্কর রায়ের কলমে দৈত্য রূপী গল্পটি। গল্প শুরুর প্রথমেই বলে রাখি, আজকের গল্পটি প্রাপ্ত বয়স্ক আর প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পের মধ্যে প্লট রোমাঞ্চকর করবার খাতিরে বেশ কিছু ভয়ানক দৃশ্য ব্যবহৃত হয়েছে। কাজেই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে গল্প শোনার আনন্দকেই উপভোগ করবেন। আমরা কোনোরূপ বিকৃত রুচি বা রোগকে সমর্থন করি না। সংস্কার মুক্ত হয়ে প্রাপ্ত মনস্ক হয়েই শুনবেন। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি পিনাকি, অন্যান্য চরিত্রে রাকিব, রিভু, মৌমিতা, পলাশ এবং নীল। পরিচালনা এবং সম্পাদনা রাকিব, প্রচ্ছদ অলঙ্করণে রনি, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। গল্প শুরুর আগে আরও একটা ঘোষণা, সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই যাত্রা পথে পাশে থেকে সাপোর্ট করবার জন্য, যা দরুন আজ আমরা 10,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরোতে পেরেছি। কাজেই এই সাফল্যকে মাথায় রেখে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একটি উপহার। ঐতিহাসিক পটভূমিকায় একটি অসাধারণ, ভয়ঙ্কর এবং গায়ে কাঁটা দেওয়ার মতো তন্ত্র গল্প, নাম পিশাচ ফিরিঙ্গি। গল্পের সমস্ত আপডেটের জন্য লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলে, খুব শীঘ্রই আসছে। চলুন এবার আমরা প্রবেশ করি আজকের গল্পে। শুনতে থাকুন আজকের গল্প শুভঙ্কর রায়ের কলমে দৈত্য রূপী। সাল 1771। গোটা দেশ জুড়ে চলছে মহামারী। খেতে না পেয়ে মানুষ মরছে শয়ে শয়ে। বৃষ্টি না হওয়ায় মাঠের ফসল মাঠেই শুকিয়ে গিয়েছে। সে ফসল আর ঘরে তুলতে পারেনি চাষিরা। এর আগে যতবারই দুর্ভিক্ষ বা মহামারীর প্রকোপ দেখা দিয়েছিল, সে সময় প্রতিবারই বেশিরভাগ রাজা বা জমিদাররা মহামারীর কবলে পড়া স্থানীয় প্রজাদের সাহায্য করত, এমনকি সেই বছরের খাজনাও মুকুব করে দিত। কিন্তু স্বার্থপর ইংরেজরা এমন ছিল না। তাদের কাছে ভারতীয়রা ছিল ঘানিতে বাঁধা বলদের মতো, যত চাপকাবে তত তেল বের হবে। ইংরেজরা নিজেদের ব্যবসায়িক ক্ষতি পূরণ করার জন্য রাজস্বের হার বাড়িয়ে তুলল 60%। এদিকে গরিব কৃষকেরা এই অমানবিক রাজস্বের ভার বইতে না পেরে আত্মহত্যা করতে শুরু করল। এদের মধ্যে অনেকেই মারা পড়ল ইংরেজদের হাতে, আর বেশিরভাগই মারা গেল রোগের কবলে পড়ে। পাশাপাশি অতি দ্রুত হারে বৃদ্ধি পেতে লাগলো চুরি ডাকাতি। এদিকে খাজনার নামে লুটপাট চালাতে লাগলো ইংরেজরা। বাড়ি বাড়ি হাহাকার হয়ে উঠতে লাগলো তীব্র থেকে তীব্রতর। শেষমেশ পথে বাটি হাতে বসা ছাড়া সাধারণ মানুষের কাছে কোনো উপায় রইল না। তবে ভিক্ষাই বা কে দেবে, হাহাকার তো গোটা দেশ জুড়েই। তবুও এদের মধ্যে যাদের একটু প্রতিপত্তি ছিল তাদের কাছেই ছিল খাবারের কিছু সম্বল, আর নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষগুলো গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিল দুমুঠো খুঁতকুড়ো ভাগ্যে জোটার আশায়। সুবর্ণরেখা নদীর তীরে ঘুটিয়া শালুক উড়িষ্যা ও বাংলা সীমান্তে অবস্থিত একটি গ্রাম। এবছর বৃষ্টি না হওয়ায় মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, যেন আকাশ পানে হাঁ করে চেয়ে প্রাচীনকালের কোনো আদিম অভিশাপের সূর্যের তাপ গিলে খাচ্ছে। গ্রামে মানুষজন প্রায় নেই বললেই চলে। ঘুটিয়া শালুক, আত্মাঝিয়া আর জিনাই পলসহ গ্রামগুলিতে গুনে গেঁথে দেখলে হয়তো 50 থেকে 100 মানুষ পাওয়া যাবে, তার কম হলেও বেশি নয় কোনো মতেই। না খেতে পেয়ে রোগের কবলে পড়ে এখানে ওখানে মানুষের মরা পচা দেহ গলে পড়ে আছে। যাদের এখনো দিন কয়েকের সম্বল রয়ে গেছে তারাই এখনো বেঁচে আছে। চাইলে চলে যাওয়াই যায় শহরের পানে, তবুও আপন ভিটের টান, সেটার বাধা এড়ানো তো বড় কঠিন। গ্রামগুলোর দশা এখন ঠিক ভাঙা কলসির মতো মূল্যহীন, একদম নিংড়ে শুষে প্রাণবায়ু শেষ করে দিয়েছে ইংরেজদের দল। অবশ্য এদের থেকে বড় নরখাদক আর কেই বা হতে পারে। গ্রামের পশ্চিম দিকে জমিদার ভূপেন চৌধুরীর বাড়ি, সুবিশাল দেওয়াল দিয়ে ঘেরা সেই বাড়ি। পূর্ব দিকে নদীসহ শালের ঘন বন, এখন শুধু পাতাহীন গাছের গুঁড়িগুলো খাড়া হয়ে মৃত্যু প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। গ্রামের মাঝে ও দক্ষিণ দিকে ছোট ছোট গোটা 50-এক টিন টালির চালের ছিটে বেড়া দেওয়া বাড়ি, যদিও সেখানে মানুষজন প্রায় নেই বললেই চলে। আর জমিদারের বাড়ি থেকে সোজা একটা মেঠো রাস্তা গ্রামের মাঝ দিয়ে চলে গিয়েছে পূর্বের নদীর দিকে, ওটাকে রামগড়ের ঘাট বলা হয়। যদিও ওটা এখন খেয়াঘাট কেবলমাত্র নামেই, নদীর চিহ্ন এখন বহন করছে শুকিয়ে যাওয়া সর্পিলাকার জমিটা কেবল। আপাত অস্তিত্ববিহীন নদীর ওপারেই পলাশিয়া নামের গ্রাম, রামগড়ের খেয়াঘাটের পাশেই গ্রামের শ্মশান। প্রথম প্রথম মানুষ মরলে কান্নার শোরগোল উঠত, আর এখন কেউ মারা গেলে শুকিয়ে যাওয়া পেটের গভীর থেকে চিনচিন আওয়াজ আসে, চোখের কোলে জলও আসে নাম মাত্র। দিন যায় রাত নামে, সেই সাথে দুর্ভিক্ষের প্রকোপও তার শক্তি বৃদ্ধি করতে থাকে ধীর লয়ে। খাবারের খোঁজে দরজা ভেঙে চুরিও শুরু হয়ে গিয়েছে এখন, তাই সাধারণ মানুষ হাতের কাছে দা কোদাল নিয়ে ঘরের মধ্যে ঘুমোয়। দুমুঠো অন্নের মূল্য এখন আকাশ ছোঁয়া। সন্ধে গড়িয়েছে বেশ কিছুক্ষণ হল, আকাশে পূর্ণিমার বড় থালার মতো চাঁদ উঠেছে, চারিদিক জ্যোৎস্নায় থই থই করছে। ঘনশ্যাম, বয়স 40-এর কাছাকাছি, গ্রামের বৈদ্য, সবাই ঘনা নামেই চেনে। ঘরের মেঝেতে চাল মাপছিল, এক পালি হলো মোটে। সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। তার সংসার বলতে এখন সে একাই, বউটা মারা গিয়েছে অনেকদিন, ছেলেটাও ওপারের বাসিন্দা হয়েছে বেশ কিছুদিন হল। বউটা ছিল বেশ সুন্দরী। দুপুরে স্নানের পর তার বউ যখন দুয়ারে বসে চুল শুকোতো, তখন কি সুন্দর দেখতে লাগত। চেহারায় কি জৌলুস ছিল, চকচকে চেহারা, কাঁচা হলুদের মতো। ছেলেটাও মায়ের রূপ পেয়েছিল। সুখের সাজানো সংসার এখন কালের গর্ভে। হতাশার দীর্ঘ নিঃশ্বাস দোষারোপ করছিল নিজের ভাগ্যকে। হঠাৎই এমন সময় দরজায় টোকা পড়ল। ঘরের ভিতর থেকে ঘনশ্যাম হাত পাড়ল, কে রে? বাইরে থেকে ক্ষীণ কণ্ঠে আওয়াজ এলো, ঘরের খিলানটা খুলে ছোট কুপিটা বাগিয়ে সামনের দিকে ধরে বেরিয়ে এলো ঘন। কুপির টিমটিমে আলোয় দেখতে পেল একটা বছর চল্লিশের হাড় ঝিরঝিরে কঙ্কালসার লোক কোলপাঁজা করে একটি বছর দশকের ছেলেকে নিয়ে এসেছে। ঘনাকে দেখেই ছেলেটাকে দাওয়ায় শুইয়ে রাখলো লোকটা। যাকে নিয়ে এসেছে তারও সেই দশা, খেতে না পেয়ে শরীরের হাড়গুলো একে অপরের সাথে লেগে আছে মাত্র। ঘনা এগিয়ে গিয়ে আলোটা উঁচিয়ে ধরল। শরীরে মাংসের চিহ্ন মাত্র নেই, মাথায় সব চুল উঠে গেছে, শুধু আছে বলতে শরীরের তুলনায় বড় একটা পিলে আর বড় বড় দুটো চোখ। ঘনা একটু বিরক্ত হয়ে বলল, তা কি হয়েছে এত রাত্রি? ছেলেটির বাবা মাথা চুলকে বলল, চার পাঁচ দিন আগে পর্যন্ত বেশ কথা কইছিল, তারপর দু তিন দিন আগে হতি ভুল বকতি শুরু করলো, কাল দিয়ে খুঁজে পারছিলাম নে কর্তা, আজ বিকালে বড় বাদের পাশে পড়ে থাকতে দিয়ে সোজা আইছি কর্তা। তা নিয়ে আইছিস কেন বাফু? আর নিয়ে যা না, এটা ভাগাড় ফেলে দিকে যা। লোকটি করুণ মুখ করে ছলছলে চোখে একবার ঘনাকে দেখে বলল, ও কি বেশে নাই কর্তা? ঘনা কুপিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, না। লোকটি দুইবার বুক চাপড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো, তারপর দৌড়ে যেদিক থেকে এসেছিল সেই দিকেই চলে গেল। ছেলেটার শবদেহটা পড়েই রইল উঠোনে, ভুলেই গেল সৎকারের কথা। পেটের জ্বালায় নাকি সন্তান হারার বেদনায় এই স্মৃতিভ্রম? চকিত চাউনিতে একবার চারপাশে চেয়ে দেহটার দিকে একমনে দেখল ঘনা, তারপর দুই পা টেনে এনে ঘরে ঢোকালো রুগ্ন লাশটাকে। ঝিঝি পোকা ডাকছে বেড়ার পাশে, দূরে কোথাও শেয়াল ডাকলো বার দুয়েক। হঠাৎ বাড়ির পিছনের দিকে খসখস আওয়াজ উঠল। প্রথমবার ঠিকমতো খেয়াল না করলেও দ্বিতীয়বার শুকনো বাঁশপাতার উপর মচমচ করে হাঁটার আওয়াজে ঘনার লোমকূপ খাড়া হয়ে গেল। জানলা দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। কুপির আলোটা কমিয়ে একদম মৃদু করে দিল ঘনা। ওই আবার, ও বুঝি আবার আসছে। একটা বড় কলা পাতায় উঁচু করে রাখা ওই মৃত ছেলেটির নাড়ি ভুঁড়ি, একপাশে রাখা কলিজাখানা, আঙুলগুলো একটা একটা করে কেটে রাখা, কাটা মুন্ডুটা সোজাভাবে বসানো, মাথার খুলির উপরিভাগ উল্টানো। ঘনা আস্তে আস্তে উঠে গিয়ে দরজাটা খুলে ভেজিয়ে দিল, তারপর ঘরের এক কোণে অপেক্ষা করতে লাগলো। বাড়ির পিছন থেকে হাঁটার আওয়াজটা হঠাৎই থেমে গেল, দেওয়ালের গা বেয়ে ধীরে ধীরে দরজার সামনে এসে থামল একটা অবয়ব। হে যেন দরজাটা ধীরে ধীরে খুলছে। একটা মাংস পচা গন্ধ নাকে আসতেই ঘনা নাকে হাত চাপা দিল। গন্ধের সাথে সাথে এক পশলা ঠান্ডা হাওয়ার অনুভূতিও টের পেল ও। মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোটা দুবার দপদপ করে জ্বলে উঠে ফের স্থির হল। কুপির আলো আর জানলা বেয়ে আসা জ্যোৎস্নার আলো, এই দুয়ে মিশে যেন এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে গোটা ঘরে। ঘরের একপাশের একেবারে শেষ কিনারায় ঘনা বসে আছে সামনের দিকে চেয়ে। হঠাৎ ঘাড়ে একটা গরম নিঃশ্বাস পড়ল। কেউ যেন গায়ের গন্ধ শুঁকছে। গাটা শিরশির করে উঠল ওর। তারপর হুট করে একটা ঠান্ডা লকলকে জীব ওর কানগুলোকে চাটতে লাগলো। হৃদস্পন্দন বাড়তে লাগলো লাফিয়ে লাফিয়ে। চোখগুলো বন্ধ করে সময় গুনতে লাগলো কিছু মুহূর্ত মাত্র। তারপর এই সব শান্ত। জ্যোৎস্না মিশে থাকা আলোতে স্পষ্ট দেখতে পেল মাংসের সামনে একটা কঙ্কালসার অশরীরী এসে বসেছে। গোটা দেহ জুড়ে হাড় ছাড়া আর কিছুই নেই। তার উপর পচা মাংস কোনো রকমে লেগে আছে। মাথার বদলে খুলি মাত্র, চোখের বদলে গর্ত। সেই পিশাচ দেহধারী গোগ্রাসে খেতে লাগলো থালায় রাখা পেটের নাড়ি ভুঁড়ি। একপাশে রাখা কাটা মুন্ডুটার ভিতর হাত ঢুকিয়ে তুলে নিল দল দলে ঘিলু। চেটে চেটে খেতে লাগলো সেটা। দুটো আঙুল মুন্ডুটার দুটো চোখে ঢুকিয়ে দিল। চোখগুলো ছিটকে বেরিয়ে এলো। একটা এসে পড়ল ঘনার সামনে। সামনে বসা পিশাচটা একবার মাথা তুলে ঘনাকে দেখল। মাথা নাড়িয়ে ইশারা করল চোখটার দিকে। ঘনা হাতে তুলে নিল চোখটা। পিশাচ ফ্যাস ফ্যাসে গলায় বলল, দেখছিস কি, দেখছিস কি, খা, খানা খা, খা খা খা খা খা খানা। এই বলে খিলখিল করে হেসে উঠল। শিউরে উঠল সে। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঘনা মুখে পুড়ে নিল। জিভে আলতো করে বোলাতে লাগলো চোখের বলটাকে। দাঁতের কাছে আসতেই তাতে আচমকা কামড় বসালো, পট করে ফেটে গেল। ঠোঁট দিয়ে গড়াতে লাগলো ভিতরের রস। গাটা গুলিয়ে উঠতে লাগলো ঘনার। জিভের স্বাদে বমি পেতে লাগলো ওর। পিশাচ ফের ফ্যাস ফ্যাস করে বলে উঠল, মজা পাচ্ছিস তো, মজা পাচ্ছিস না, মজা পাচ্ছিস না, পাচ্ছিস তো। এই বলে হাড়গুলো কটমট করে চিবোতে শুরু করল। ঠোঁট দিয়ে রক্ত আর লালা মিশে মেঝেতে টপ টপ করে পড়তে লাগলো। খাওয়া হয়ে যেতে মাথার ঘিলুতে সরু সরু আঙুল ডুবিয়ে খামচে কিছুটা তুলে নিল। তারপর হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো ঘনার দিকে। ঘনার মুখের সামনে শয়তানটার মুখ। চোখে চোখ রাখতেই শরীর কেঁপে উঠল। ওই অক্ষী কোঠরে যেন অভিশাপের কুয়াশা ঘন হয়ে আছে। পিশাচটির জিভ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। লোলুপ দৃষ্টিতে একবার ঘনার গাটা ফের শুঁকে নিল। আবার হেসে উঠল খিলখিল করে। ফ্যাস ফ্যাসে গলায় বলল, এই বাপ, এই বাপ, এই বাপ, হাঁকর হাঁকর একটু হাঁকর, দেখ তোর পছন্দের খাবার এনেছি, তল তলে নরম, গন্ধটা শুকে দেখ, শুকে দেখ একবার। ঘনার গা হাত পা কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। এই বুঝি শয়তানটা ওর মুন্ডুটাই না চিবিয়ে খেয়ে ফেলে। ঘনার চোখ বুঝে আসতে চাইল সেই রক্ত মাখা ঘিলুর গন্ধে। মুখটা খুলল। টাক মাথা পিশাচটা আঙুলে ধরে রাখা মাথার ঘিলুটা মুখে পুড়ে দিল ঘনার। পিশাচের গায়ের আষ্টে গন্ধে নাক বন্ধ হয়ে আসতে লাগল ওর। তারপর আবার সেই অট্ট হাসি। ভীত সন্ত্রস্ত নয়নে ঘনা দেখল পিশাচটা ওকে ছেড়ে ঘরের চারিদিকে হামাগুড়ি দিচ্ছে। দুই পা ঘুরে হুট করে হাওয়ায় মিলিয়ে গেল সেই শয়তান পিশাচটা। কয়েক মাস আগের কথা। দুর্ভিক্ষ তখনও তার থাবা ছড়িয়ে উঠতে পারেনি সেভাবে। সেটা তখন প্রারম্ভ সবে, মহামারীর একেবারে শুরুর দিক তখন। কারো কলেরা, কারো বা ব্রঙ্কাইটিস, কেউ বা মরছে এমন রোগে যার কোনো ওষুধই নেই। একা বৈদ্য হিসেবে ঘনশ্যামের বেশ প্রতিপত্তি অনেক দিন ধরেই। পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম জুড়ে। এবেলা এখান থেকে ডাক আসছে, তো ওবেলা ওখান থেকে ডাক আসছে, কিন্তু রোগী দেখার বিনিময়ে অর্থ দেওয়ার সামর্থ্য বেশিরভাগ মানুষদেরই ছিল না। আর ঘনা বৈদ্য হলেও কোমল হৃদয়ের বৈদ্য ছিল না ও, ও ছিল একেবারে ডাকাত। যার বাড়িতে রোগী দেখতে যেত, তার বাড়ি থেকে টাকা না পেলে নিজ সংসার চালানোর জন্য যা কিছু পেত তাতেই ভাগ বসাত। আড়ালে লোকে কসাই বললেও ওর দেওয়া পথ্যের গুণ ছিল, আর সেটাই ছিল ওর জোর। দুর্ভিক্ষ আর মহামারী এই দুয়ের কবলে পড়ে যখন লোকের কাছে শেষ সম্বলটুকুও প্রায় নিঃশেষিত হতে লাগল, তখনই ঘনা নিজের বহুদিনের চেপে রাখা বিকৃত মানসিকতাকে পুনরায় রূপদান দিতে শুরু করল। আদতে শুরুটা হয়েছিল অনেকদিন আগেই। ঘনার বিকারগ্রস্ত মস্তিষ্কে ছোট থেকেই রক্ত দেখলে রক্তের নেশায় ছটফট করে মরে। ছোটবেলায় নিজের আঙুল কেটে যাওয়ায় সেই আঙুলকেই নোক দিয়ে চিরে আরও ফালা ফালা করে ফেলেছিল। তবে ওর বাবা মায়ের অতি সাবধানতায় ব্যাপারটা বেশি দূর গড়ায়নি। তবুও অতি সাবধানতার আড়ালেও মাঝে মাঝে উঁকি দিত রক্তের স্বাদ পাওয়ার আকুল কামনা। নিজের শরীর থেকে স্বাদ লেহনের সেসব দাগ শরীরে এখনও আছে। তবে কৈশোর পরবর্তী জীবনে এই মাথার বিকৃতি আমূল লোপ পেয়েছিলই বলা চলে। বিবাহ, সংসার, সন্তানের আগমনে সেই বিকৃত মানসিকতা থেকে রেহাই পেয়েছিল সে দীর্ঘ সময়ের জন্য। তবে মহামারীর একেবারে প্রারম্ভে স্ত্রী মারা যাওয়ার পর আর নিদারুণ দুর্ভিক্ষের এই পেটের জ্বালায় নেশাটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। আগে তো ছিল শুধু রক্তের নেশা, দুর্ভিক্ষের কবলে পড়ে সেই রক্তের নেশার যজ্ঞে আহুতি দিল মরা মানুষের মাংস। এখন রক্তের সাথে মানুষের মাংস চাখার মতো জঘন্য নেশায় তাকে পেয়ে বসেছে, আর তার মতো হয়েছে তার ছেলেটাও। এটা বুঝতে পেরেছিল সে বছর দশেক আগে। একদিন কোনো কারণে তাকে গ্রামের বাইরে যেতে হয়েছিল। ফিরে এসে দেখে তার স্ত্রী ঘরের মধ্যে ঘুমোচ্ছে, কিন্তু চরণ বাড়ির মধ্যে নেই। অন্তদন্ত হয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর ঘনা দেখতে পায় পুকুরের ধারে একটা হাঁসের গলা দাঁতে করে চেপে ধরে আছে, আর হাঁসটা নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। চমকে ওঠেও। তবে কি রক্তের এই বিকৃত নেশা তার ছেলের শরীরেও আছে? এক ভীরু পিতা হিসেবে এরপর সব সময় ছেলেকে চোখে চোখে রাখার চেষ্টা শুরু করে। না, এরপর আর কোনো সেই রকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় না ঘনাকে। অজানা জ্বরে স্ত্রী মারা যাওয়ার পর এক অদ্ভুত একাকিত্ব গ্রাস করে বাপ ছেলে দুজনকেই, আর সেই অবসাদের মুক্তি হিসেবেই দুজনেই নিজেদের সঁপে দিল এক বিকৃত নারকীয় নেশার বুকে। রক্তের স্বাদ তারা ভুলেই গিয়েছিল, কিন্তু যখন খেতে না পেয়ে মানুষ শুকিয়ে মরছে, তখন বেঁচে থাকার জন্য এটা ছাড়া আর উপায় ছিল না। আর তাছাড়া যখন মানুষের দেহ সহজলভ্য এই আকালের কালে, তখন তো যখন বেঁচে থাকার তাগিদ আর আদিম নেশা একসাথে এসে মেশে, তখন সেটা ভয়ানক রূপ ধারণ করে, এক ভয়ানক পৈশাচিক রূপ। ওরা রুগীদের শিকার করে বাড়ির পিছন দিকে নিয়ে যেত। গোয়াল ঘরে বলির কাঠ পুঁতেছিল চুপিসারে বাপ বেটায় মিলে। গরু দুটো বছর দুই আগেই দেহ রেখেছিল, আর সেই গোয়াল ঘরকেই ওরা করে তুলল জীবিত গরিবগুলোর বদ্ধ ভূমি। খুঁজে খুঁজে এমন লোকগুলোকেই খুন করত যাদের তিন কুলে কেউ নেই। অবশ্য মহামারীর ছোবলে তখন অনেকেই দিশেহারা, তাই বলির পাঠাও পাওয়া যেত সহজে। আর যদি চালচুলোহীন কেউ ওষুধ চাইতে গিয়েছে, তবে তো চুন্নি পা দুটো টেনে ধরত, আর ঘনা শিকারের মাথাটা বলিকাঠে রেখে বড় দা দিয়ে মারত এক মক্ষম কোপ। রক্তের ফুলগু ধারা ছিটকে পড়ত চারিদিকে। গর্দান থেকে ফিনকি দিয়ে বের হওয়া রক্ততে দুজনে মুখ ডুবিয়ে চরিতার্থ করত নিজেদের বিকৃত মনস্কামনা। সে আর তার সেই ছেলে দুজনেই যকৃৎ ফুসফুস নিংড়ে খেত, আর মাথার ঘিলুকে খামচে খামচে তুলে গোগ্রাসে আস্বাদন করত সেই অপূর্ব স্বাদ। যখন পুরো গ্রামের পর গ্রাম খিদের জ্বালায় মৃতপ্রায়, সাদা সিধে মানুষগুলো যখন খিদের জ্বালায় শেষমেশ মৃত মানুষের মাংস খাওয়ার প্রায় দৌড়বড়ায়, তখন সেখানেই এই বৈদ্য আর তার ছেলে অর্ধমৃত মানুষদের জবাই করছে। হাড়গোড় যা থাকতো বস্তায় ভরে ভোর রাতে ফেলে দিয়ে আসতো খেয়াঘাটের পাশের শ্মশানে। এই ঘটনা গ্রামের কাকপক্ষীও টের পেত না, কারণ এই মহামারীতে কেউ কারো খোঁজ রাখতে পারছে না। নিজে বাঁচলে তবেই না অন্যের খোঁজ। একদিন দক্ষিণের জেলেপাড়া থেকে ডাক এলো। বিকেলবেলায় হাতে লাঠি আর ওষুধের বাক্স নিয়ে চলল জেলেপাড়ার দিকে। দুই পাশে পুকুর, মাঝ দিয়ে মাটির রাস্তা উঠে গেছে সামনে একটা উঁচু ভিটের দিকে। একটা খড়ের চালের ছিটে বেড়া দেওয়া কুঁড়ে ঘর, আশেপাশে আর কোনো বাড়ি নেই, নিরালায় একটাই বাড়ি, পিছনে শুকনো আম গাছ, চারিদিকে লতানে বন, উঠোনে বুনো তুলসীর গাছ, শুকনো পাতা উড়ে এসে জমেছে। একটা নেউল দাওয়ার এক প্রান্ত হতে বেরিয়ে সামনের ঝোপে ঢুকে গেল। ঘনা দুয়ারে উঠে বাঁশের আগল ঠেলে ভিতরে ঢুকল। বিকেলের আলো খড়ের চালের একটা ছোট ফুটো দিয়ে ঘরে ঢুকছে। মেঝেতে খেজুর পাতার চাটাই পাতা, তাতে একটা 10-12 বছরের বাচ্চা ছেলে শুয়ে আছে, পাশে একজন বৃদ্ধা, আর কেউ নেই। পথ দেখিয়ে চিনিয়ে আনা লোকটি বিদায় নিয়েছে বেশ কিছু আগেই। একটা মাটির কলসি ভেঙে পড়ে আছে, দু একটা থালা বাটি, ঘরের কোণে কোনো মরা প্রাণীর কঙ্কাল, বিড়াল টিরাল হবে হয়তো, কাঠের ছাই পড়ে আছে কিছু, আর কিছু নেই। মাকড়সার ঝুল নিচ পর্যন্ত নেমে এসেছে। এখানে আসাই সার হল, ঘনা মনে মনে ভাবল। এমন সময় বৃদ্ধাটি কাশল খুব খুব করে, ভাঙা ভাঙা গলায় বলল, কি দেখছিস, এইদিকে আয়। ঘনা গিয়ে বৃদ্ধার সামনে দাঁড়াল। রোগাটে চেহারার একজন বৃদ্ধা, কুঁজো হয়ে পা ছড়িয়ে বসে আছে, এক মাথা সাদা শনির মতো চুল, গায়ে একটা শতছিন্ন কাপড় কোনো রকমে জড়ানো, মুখের চামড়ায় ক্ষয়ে যাওয়া বয়সের ছাপ স্পষ্ট। বুড়ির পাশেই একটা অর্ধ উলঙ্গ বছর 7 বা 8-এর ছেলে শুয়ে আছে, গায়ে শুধু পৈতেখানি আছে, ছেলেটি থেকে থেকে কাঁপছে। ঘনা একবার হাতটা তুলে ধরল নাড়ি দেখবে বলে, যদিও হাত বলা ভুল, হাড় মাত্র উপস্থিত চামড়ার নিচে। ঘনা বৃদ্ধের দিকে চেয়ে বলল, এই ডাকিডা বুড়িমা আর নাতি নাকি? বৃদ্ধাটি ঘাড় নেড়ে বলল, ওর মাটা মরে গেছে কলেরায়, আমার কাছেই থাকে। ওষুধের বাক্সটা খুলে দুটো পুরনো শিশি বের করল, দু ফোঁটা ওষুধ মুখে ঢালতে ঢালতেই ফের রক্তের নেশাটা মাথা চাড়া দিয়ে উঠল। কিছুই তো পাওয়ার নেই এখানে, তবে একেই যদি নেওয়া যায়। বুড়িটা তখনও বকে যাচ্ছিল, ছেলেটা না খেতে পেয়ে মরে যাবে গো, আশা তুই বাঁচাতে পারবি নি? ঘনা একবার বুড়িটার দিকে তাকালো, এক শয়তানি হাসি হেসে বলল, হ্যাঁ পারবো, না পারলি আর বৈদ্য কিসির জন্যে? এই বলে হলুদ দাঁত বের করে খ্যাঁক খ্যাঁক করে বিশ্রীভাবে হাসতে লাগলো। একই বাঁচাতে গেলে কিন্তু আমার ঘরে নিয়ে যেতে হবে, নইলে সব ওষুধ কিন্তু দিতে পারবো না। তাই করছি, বাঁচাতে যদি চাও তাইলে আমারে কিন্তু ভরসা করতে হবে। বুড়িটি একবার ইতস্তত হয়ে আনতা আনতা স্বরে বলল, তবে কালকে নিয়ে আসবো, নে যা তুই। ঘনা বুড়িটির দিকে তাকিয়ে শয়তানি হাসি হেসে বলল, নিশ্চয় নিশ্চয়। এই বলে ছেলেটির দেহটা কাঁধে ফেলে বাক্সপত্র এক হাতে নিয়ে হনহন করে এগিয়ে চলল নিজের বাড়ির দিকে। ফেরার পথে পিছন পানে তাকিয়ে দেখল বুড়িটা উঠোনে কুঁজো হয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। তার পরদিন সকালে বাড়ির সামনের রাস্তায় ধূসর মাঠের দিকে ঘোর লাগা চোখে চেয়ে দাঁড়িয়েছিল ঘনা। মাঠের পর মাঠ যেন শ্মশান হয়ে গিয়েছে, কেউ কোথাও নেই। এক ঝাঁক কাক দূরে কারো মৃতদেহের উপর বসে জটলা করছে। গরম বাতাসটা মাঝে মাঝে পচে যাওয়া মানুষের দেহের দুর্গন্ধ বয়ে নিয়ে আসছে। গ্রামের পর গ্রামের মানুষ কয়েক মাসেই যেন একের পর এক মারা গেল। এই গ্রামেই হয়তো আর হাতে গোনা গুটি কয়েক মানুষ বেঁচে আছে। পাতাল ফুঁড়ে যেন যমরাজের মৃত্যুর দূত এসে এক লহমায় শয়ে শয়ে মানুষের প্রাণবায়ু শুষে নিয়ে গেছে। কি আজব প্রকৃতি! ঘনা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, হঠাৎ দেখতে পেল মাঠের রাস্তা দিয়ে লাঠিতে ভর দিয়ে একটা বুড়ি হেঁটে আসছে। দমকা হাওয়ায় সোনের মতো চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সামনে আসতেই ঘনা চিনতে পারল, কালকের চিমসে বুড়িটা আপদ একটা। বুড়ি এসেই বলল কাঁপা কাঁপা গলায়, কই গো আমার নাতিটা কই? ঘনা বিরক্ত হয়ে বলল, নেই, ও চলে গেছে। বুড়ি অসহায় ভাবে বলল, কোথায় গেছে? এই ঘনা, ও ও কোথায় গেছে? ও সে হাঁটতেই পারে না। ঘনা চোখগুলো বড় বড় করে চিৎকার করে বলল, এই বুড়ি তোর কথা কানায় যায় না, বলছি না চলে গেছে, দূরে এক্ষুনি বেরো এখান থেকে। বুড়িটাও দাঁতে দাঁত চেপে কাঁপতে কাঁপতে বলল, আমি জানি আমি জানি তুই কিছু করেছিস, দে আমার নাতিকে ফিরিয়ে দে দেখুনি। ঘনা গলা উঁচু করে ডাক দিল, এই সুন্নি, এ সুন্নি, আয় এ বাপ একটু বাইরে আয় তো দেখ। বাড়ির ভিতর থেকে ছেলে বের হয়ে এলো। লম্বা ফর্সা ছেলেটির চোখগুলো এক রাশ ধূর্ততায় মাখা, পরনে একটা ময়লা ধুতি, হাঁটুর উপর দিয়ে ঘুরিয়ে পড়েছে। ভিতর থেকে এতক্ষণ সব শুনছিল, বুড়ির নাতিকে কাল রাত্রে বাপ বেটা দুজনে মিলে সাবাড় করেছে। চুন্নি ছুটে এসে বুড়িটার গলা ধরে একটা ধাক্কা দিল। বুড়িটার হাতের লাঠিটা ছিটকে পড়ল সামনের জমিতে, সেই সাথে রুক্ষ জমিতে বুড়িও মুখ থুবড়ে পড়ল। ঘনা আর চুন্নি প্রবেশ করল নিজেদের ঘরে। বুড়িটা কোনো মতে লাঠিটা নিয়ে উঠে দাঁড়াল, শক্ত জমিতে পড়ে গালের চামড়া থেকে রক্ত পড়তে লাগলো। ধুলো আর রক্ত জমে কালো কাদার মতো হয়ে লেগে রইল গালে। একবার পিছন দিকে চেয়ে রইল ঘনার বাড়ির পানে, তারপর মাথা নিচু করে এগিয়ে চলল মাঝের পাড়ার দিকে। যখন মাঝের পাড়া এসে পৌঁছল তখন সূর্য মধ্য গগনে। শুনশান পাড়া, কেউ নেই। একটা রোগা হাড় বের করা লোক পোঁটলা হাতে কোথায় একটা যাচ্ছিল। বুড়িকে দেখে দাঁড়িয়ে পড়ল। বুড়ি কাছে আসতেই বলল, আরে বুড়িমা তুমি, ই ভদ্র বুড়ি কোথায় গ্যাস লাগা? বুড়িমা কান্নায় ভেঙে পড়ে সব ঘটনা খুলে বলল ওকে। সব কথা শোনার পর লোকটি বলল, বুড়িমা একটা কথা কমু, কিছু মনে করোনি কো? শুনছিলাম তুমি নাকি মন্ত্র টুনা কিছু জানো, তাই একটু গুনি দেখো না, যদি কিছু হদিস পাও। বুড়ি কাপড়ের ফুঁটে চোখের জল মুছে বলল, বিকেলে আমার সাথে একবার ওই বৈদ্যের বাড়ি যাবি, আমার মনে হয় ওই কিছু করেছে আমার নাতিটারে। লোকটি বলল, এ আমি এই গ্রাম সেরি চলি যাচ্ছি গো বুড়িমা, এ গ্রামে কিছু নেই গো, কঙ্কাল হয়ে গেছে গ্রাম, কার কোনো জোর পড়েছে কে জানে। এই বলে লোকটি চলে গেল। আগল ঠেলে ঘরে ঢুকল বুড়ি, চালের বাতা থেকে একটা কাপড়ের পুঁটলি বের করল, ঘরের কোণ থেকে কিছুর ছাই এনে মেঝেতে গোল দাগ কাটল, মুটলি থেকে বের করলো কতগুলো ছোট ছোট বাদুড়ের হাড়, কালো বিড়ালের লোম, আরও দু একটা গাছের শিকড়। সেগুলো ওই বৃত্তের মাঝে রেখে তাতে আগুন জ্বালালো, তারপর নিজের মাথা থেকে একটা চুল সেই হাড়গোড়ের মাঝে ফেলে দিল। খানিক বাদে পড়ন্ত বেলায় বুড়ি আগল ঠেলে ঘর থেকে বের হলো। চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে আছে, দাঁতে দাঁত ঘষে লাঠিটা ধরে রাগে কাঁপতে কাঁপতে বলল, ঘনা ঘনা তোর শেষ দেখে ছাড়ব। বিকেলবেলায় আবার গিয়ে হাজির হলো বুড়ি। ঘনার ঘরের দরজা আলগা করে খোলা, ভিতরে আছে বোধহয়। বুড়ি আঁচল থেকে সেই মন্ত্রপুত হাড়গোড় সহ ছাই ভস্য ঘনার উঠোনে রাখা মরা তুলসী গাছের তলায় গেঁড়ে দিল। উঠে দাঁড়িয়ে ফিরে এলো রাস্তায়, মনে মনে গালাগাল দিতে লাগল। ঘনা ঘরের মধ্যে কিছু একটা করছিল, হঠাৎ দরজার ফাঁক দিয়ে বুড়িকে দেখতে পেয়ে তেড়ে এলো। শালার বুড়ি, তুই আবার এইছিস বলে ভিতরে রাখা রামদাটা নিয়ে বেরিয়ে এলো। বুড়িটা হাত ছুঁড়ে বলতে লাগল, আমি জানি তুই কি করেছিস, সব জানি আমি। আমি এই গ্রামের সবাইকে বলে দেব। ঘনার মাথা গরম হয়ে গেল, এগিয়ে এসে বুড়ির চুলের মুটিটা ধরে বেড়ার খুঁটোতে সজোরে দিল ঠুকে, কপাল ফেটে রক্ত বের হতে লাগলো। কারে বলবি তুমি, এই গ্রামে এই গ্রামে কে আছে? এই গ্রামের কাক পক্ষী ছাড়া এখানে কেউ নেই, আর যারা এখনো গুটি কয়েক বেশি আছে তারাও মরবে, হয় না খেতে পেয়ে মরবে, আর না হয় আমরা মারবো তাদের। এই বলে হলুদ দাঁত বের করে বিশ্রীভাবে হেসে উঠল। বুড়িটি যন্ত্রণায় হাউ মাউ করে কেঁদে উঠল। ঘনা আরো রেগে গিয়ে চিৎকার করে উঠল, তবে রে বুড়ি। এই বলে দাঁড়িয়ে উঠে এক লাথি মারল। বৃদ্ধাটি চিৎকার করে ঘনার বাড়ির উঠোনে উল্টে পড়ল। ঘনা হাতে দা তুলে নিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, তোর সঙ্গে যাবার সময় এসেছে। বৃদ্ধা যন্ত্রণায় কোকিয়ে উঠে বলল, তুই মরবি, তুই তুই মরবি, আমি এই অবেলায় তোকে অভিশাপ দিলুম যে রক্তে তোর এত লোক, তুই সেই রক্তে নিজে মরবি। তবে রে, এই বলে ঘনা হাতের দাঁটা নিয়ে বৃদ্ধার বুকে বসিয়ে দিল। অভিশাপ দিবি? দেখ তো, দেখ তো, দেখ তুই অভিশাপ দিবি? কোপের পর কোপ দিতে লাগলো পাগলের মতো। বৃদ্ধা ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। ঘনা একবার ভালো করে দেখে নিল, বুড়ি এখনো যেন তার দিকেই তাকিয়ে আছে। সহ্য হলো না, সোজা বুকের উপর বসে আঙুলগুলো চোখের ভিতর ঢুকিয়ে ছিঁড়ে নিল চোখের বলগুলো। মনে মনে বলতে লাগল, অন্ধের আবার অভিশাপ। হাতে থাকা চোখগুলোকে দূরে ছুঁড়ে ফেলে বুড়ির দেহটাকে টেনে ঘরের মধ্যে নিয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পরে চুন্নি হঠাৎই ধনুকের মতো বাঁকতে শুরু করে, মাত্র দুদিনেই শুকিয়ে মারা যায়। ঘনা বুঝতে পারে কেউ বান মেরেছে, বাঁচানোর মতো কোনো কিছুই তার ছিল না। বাড়ির পিছনে তাকে পুঁতে দেয়, কিন্তু চুন্নি ফের ফিরে আসে কিছুদিনের মধ্যেই, পিশাচের বেশে, রক্তের নেশায়, রক্তের স্বাদ নিতে। কাল রাতে পিশাচের ওই চাউনি তার মনে বেশ ভয় ঢুকিয়ে দিয়ে গেছে। ওটা তার ছেলে হতেই পারে না, ওটা ওটা একটা পিশাচ। সকাল হতেই সারা গ্রাম ঘুরে ফেলল ঘনা। না, গ্রামের আর একটা মানুষ নেই, দু একজন যাওয়া ছিল তারাও উধাও। আজ আগত রাতের কথা ভেবে দিনের বেলাতেই গা কাঁটা দিয়ে উঠল ওর। পাশের গ্রাম আত্মজিয়া জোনাইপল ঘুরে এলো চিকিৎসা করার বাহানায়, যদি কাউকে হাতের কাছে পায়। কিন্তু না, বৃথা। ফিরতে ফিরতে সন্ধে ঘনিয়ে এলো, ঠিক করে ফেলল এই গ্রামে আর থাকা যাবে না, চলে যেতেই হবে, আর তা আজ এই মুহূর্তে। ভাবা মাত্রই বাড়ি ফিরে এক হাতে লাঠি আর ওষুধের বাক্স আর এক হাতে লণ্ঠন নিয়ে হাঁটা দিল কলকাতার দিকে। রাস্তাঘাটে কুকুর শেয়ালের ভয়, তাই লাঠিটা কাছে রাখা। জমিদারের বাড়ি থেকে সোজা যে রাস্তাটা মাঝের পাড়া পেরিয়ে চলে যাচ্ছে ফেরিঘাটের দিকে, সেই দিকে পা বাড়াল। অন্ধকার চারিদিকে, ঘনা হনহন করে হেঁটে চলল। সামনেই মাঝের পাড়া, দুই পাশে গাদাগাদি করে অনেকগুলো বাড়ি, মাঝে রাস্তা। পাড়ায় ঢোকার মুখেই থমকে দাঁড়ালো একবার। আজকে যেন একটু বেশিই অন্ধকার। হাতের লণ্ঠনের শিখাটা একটু বাড়িয়ে ধরে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। কেমন একটা থমথমে বাতাস যেন এই জায়গাটায় থেমে আছে। লণ্ঠনের আলোয় বুনো গাছগুলোর বড় বড় ছায়া পড়ছে। হঠাৎ মনে হলো এই বস্তি বাড়িগুলোর মাঝ দিয়ে কারা যেন তার দিকে তাকিয়ে আছে। একবার চারপাশটা ঘাড় ঘুরিয়ে দেখে নিল, না কেউ নেই। মনের ভুল ভেবে হাতে লাঠিটা বাগিয়ে নিয়ে পথ চলতে লাগলো। একটাও ভিখারির বাচ্চা এলে এক ঘায়ে যাতে শুইয়ে দেওয়া যায়, এমন মনোভাব নিয়ে এগিয়ে চলল। মাঝের পাড়া পিছনে ফেলে রেখে বটতলায় এসে পৌঁছল ঘনা। আর তিন চার মিনিট হাঁটলেই খেয়াঘাট। কিন্তু এখনো কেন যেন ঘনার মনে হচ্ছে কেউ তার পিছু পিছু আসছে, কেউ বা কারা যেন অন্ধকারে থেকে তার দিকে নজর রাখছে। ভাবতেই শিউরে উঠল গাটা। আচমকা ঘাড়ের কাছে কারোর যেন নিঃশ্বাস পড়ল। চমকে উঠে পিছন ফিরে ঘুরে দাঁড়াতেই কাউকে দেখতে পেল না। এবার তার রীতিমতো ভয় ভয় লাগছে। লাঠিটা দুবার মাটিতে ঠুকে থতমত হয়ে আওয়াজ দিল, সামনে আই বলছি। কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে রইল রাস্তায়, তারপর এক এক পা করে এগোতে লাগলো। হঠাৎ দেখতে পেল আগুনের ভাঁটার মতো জল জ্বলে এক জোড়া চোখ অন্ধকার দিকে তার দিকেই তাকিয়ে আছে। আর ওটা ওটা কি, সেই বুড়িটা না? লণ্ঠনের আলো যেন কোনো এক আশ্চর্য জাদুতে ফুরিয়ে আসছে ধীর লয়ে। নিভু নিভু আবছা আলোয় দেখতে পেল তার সাদা সোনের মতো চুল কেমন উত্তাল হয়ে উঠছে। ঘনাকে দেখে ফোকলা দাঁত বের করে হেসে উঠল, হিসিস করে বলল, আবার হেসে উঠল বিকট স্বরে। যেখানে লণ্ঠনের আলো শেষ সেখান থেকেই শুরু হলো কালো অন্ধকারে ঢাকা কোনো দানবের রাজত্ব। এর চারপাশে তাকাতেই দেখতে পেল দুটো চোখ, না আরো আরো অনেক চোখ, অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে। একটা পচা আষ্টে ভ্যাপসা গন্ধ আসছে চারদিক থেকে। ভয়ে কাঁপতে লাগলো ঘনা। অন্ধকার ভেদ করে চারদিক থেকে হামাগুড়ি দিয়ে রাস্তায় উঠে আসতে লাগলো কতগুলো মানুষের মতো দেখতে অদ্ভুত জীব। তারা না মানুষ না কোনো জন্তু। গায়ে এক টুকরো কাপড় নেই, গা থেকে চামড়া খুশে খুশে পড়ছে। কতদিন আগে মরেছে কে জানে। ঠোঁটের পাশ দিয়ে কষ গড়িয়ে পড়ছে। লম্বা জীব বের করে লুলুপের মতো এগিয়ে আসছে ওরা। সামনে থেকে হাওয়ায় গর্জন করতে করতে ভেসে এলো ঘোর কালো অন্ধকারে জমাট বাঁধা এক হিংস্র পিশাচ। হাত থেকে ওষুধের বাক্সটা ছিটকে পড়ল রাস্তায়। ঘনা আর্তনাদ করে বলে উঠল, চুন্নি আমার ছেড়ে দিয়ে বাপ, আমার আমার বাসা, আমি তোর বাবা রে, আমাকে তুই বাসা, চুন্নি আমি বাসা, তুই আমারই বাসা রে, আমি তোর বাপ, আমারে তুই বাসা। খিলখিল করে হেসে উঠল পিসাজটা। ঘনা পালানোর চেষ্টা করতেই ওই লিখলিকে কঙ্কালের ন্যায় মৃতেরা এগিয়ে এসে ওদের শীতল শক্ত হাতে ঘনার ঠ্যাং আর হাত দুটো চেপে ধরল। তারপর সবাই মিলে লাফিয়ে পড়ল তার উপর, দাঁত দিয়ে ছিঁড়ে নিতে লাগলো শরীরের সমস্ত মাংস। যন্ত্রণায় চিৎকার করতে করতে ছটফট করতে লাগলো ও। পিসাজটা ঘনার সামনে এসে ঘনাকে একবার ভালো করে তার গায়ের গন্ধ শুঁকল। শেষ প্রচেষ্টা হিসেবে হাত পা ছুঁড়তে লাগলো প্রাণপণে, কিন্তু হায়, তার সব চেষ্টাই বৃথা। শক্ত শিকলের মতো তারা তাকে ধরে রেখেছে। পিসাজটা বিকট হেসে দুই হাতে মুন্ডুটা হ্যাঁচকা টান মারতেই ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল, রক্ত বেরোতে লাগলো গল গল করে, দেহটা দুবার কেঁপে স্থির হয়ে গেল, হুমড়ে পড়ে রক্তে মুখ ডুবিয়ে চাটতে লাগলো সবাই, পেট বুকের পাঁজর টেনে ছিঁড়ে ফেললো তারা, হাড়গোড় ভেঙে উল্লাস করতে লাগলো, নাড়ি ভুঁড়ি ছড়িয়ে পড়ল রাস্তায়। আর পিসাজটা যেমন হাওয়ায় ভেসে এসেছিল, এক বিকট অট্টহাসি হেসে ঘনার মুন্ডুটা এক হাতে ধরে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। আর সেই বুড়িটা ওখানে দাঁড়িয়ে তেমনভাবেই হাসতে হাসতে মিলিয়ে যেতে থাকল। দূরে কোথাও শেয়াল ডাকল। কিছুক্ষণ পর নির্জন এলাকাটা আবার ফের নিস্তব্ধতার অন্ধকারে ডুবে গেল। শুধু অন্ধকার রাস্তায় পড়ে রইল এক মৃত মানুষের মুন্ডবিহীন ছিন্ন দেহখানা। সমাপ্ত হলো আমাদের আজকের নিবেদন। কেমন লেগেছে গল্পটি অবশ্যই জানাবেন কমেন্টে। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যান। ভালো থাকবেন সকলে। সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভরাত্রি।